চার মাজহাবের বাইরে আকিদা এবং মাসালা গ্রহণ করা যাবে কি? ইসলামের মূলনীতি কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ অনুযায়ী যেটা আসবে ওটা মানা যাবে। এক্ষেত্রে কোনো ঠিকাদারি নাই যে কি হবে, এই চার মাজহাবের বাইরে যাওয়াই যাবে না। আল্লাহর রাসূল আমাদেরকে বলে যান নাই যে চার মাজহাবের মধ্যে থাকতে হবে। তোমাদের জন্য তারাক্তু ফিক মারবা মাজাহেব, আমি তোমাদের জন্য চারটা মাজহাব রেখে গেলাম, লান তাদিল্লু বাদাহু, তোমরা চারটা মাজহাবের কোন একটা ধরলে আর গোমরা হইবে না। বলছেন না কিরকম কি বলেছেন? কোরআন সুন্নাহ ধরতে বলেছেন, আমরা কোরআন সুন্নাহ ধরবো। এই কোরআন সুন্নাহ বুঝতে গিয়ে যদি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কল সহি হয় আমরা মানবো ওটা, এই কোরআন সুন্নাহ মানতে গিয়ে ইমাম শাফি সাহেবের কল সহি মানবো ওটা, এই কোরআন সুন্নাহ মানতে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম আউজাঈ, ইমাম যুহরি, ইমাম বুখারি, ইমাম ইবনে কাইয়িম আল জাওজি, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইসহাক, ইমাম জুফার, ইমাম ইউসুফ, কত ইমাম আছে যার কথা কোরআন সুন্নাহ মোতাবেক মিলবে আমরা তারটাই মানবো, অসুবিধা নেই। এই চার মাজহাবের কোন একজনকে মানতে হবে, কোম্পানি তৈরি করা, এটার উপর আমি লেকচার দিয়েছি। এটা যারা মাজহাব মানে তারাও মানে না, তারাও মানে না। হানাফি মাজহাবের লোকেরা বলতে পারবে না যে সব ক্ষেত্রে তারা ইমাম আবু হানিফাকে অনুসরণ করেন, করে নাকি? আপনারা হেদায়া কিতাবের বাংলা আছে, ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে হেদায়া হানাফি মাজহাব, একটা গুরুত্বপূর্ণ কিতাব। এই বইটা দেখবেন আবু হানিফার ওদের বলছেন একটা, ওনার দুই ছাত্র আবু ইউসুফ মোহাম্মদ বলছে আরেকটা। অনেক মাসলা আছে এরকম যে মাসলা আবু হানিফার কল বাদ দিয়ে আবু ইউসুফ আর মোহাম্মদের কথায় ফতোয়া দেওয়া হয়, তারপরও সে হানাফি, তারপর সে কি? কেন? হানাফি মাজহাবের কয়েকজন লোক নিয়ে একটা কোম্পানি আছে, কি আছে? এই কোম্পানির সদস্য আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, জোফার রহমাহুল্লাহ, আমরা তাদের দোয়া করছি তাদের জন্য, কারণ তাদের দোষ না, তারা বলে জানেন আমাদের এই কোম্পানি করো। আপনারা খুব শ্রদ্ধা করবেন ইমামদেরকে, ইমামরা তারা সহিভাবে চেষ্টা করছে মাসলা বের করার জন্য। সেই সময় হাদিসের কোনো লেখাও ছিল না, তাদের হাতে যে পরিমাণ পৌঁছেছে সেমন চেষ্টা করেছে সহি হাদিস বের করার জন্য। আমরা তাদের দোয়া করি এবং তাদের যে কথাগুলো কোরআন সুন্নাহ মোতাবেক তা আমল করি, যাচাই করি। এখন হানাফি মাজহাবে এই কয়জন এটা কোম্পানি আছে, এই কয়জন আর যারটা মানবেন তারপর আপনি হানাফি, তারপরে কি? আমরা এটা যদি হয় তাহলে আপনি একটা ছোট্ট কোম্পানি করছেন চার পাঁচ জনকে নিয়ে, আমি আর একটা বড় কোম্পানি করলাম সব ইমামদেরকে নিয়ে, সব ইমামদেরকে নিয়ে। আমার কোম্পানি মেম্বার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইসহাক, ইমাম আউজাঈ, ইমাম যুহরি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, যত ইমাম আছে সব মিলে একটা কোম্পানি, মুসলিম কোম্পানি। কি নাম? মুসলিম ইমামদের কোম্পানি, মুসলিম ইমামদের কোম্পানি। এই মুসলিম ইমামদের যার কথা কোরআন সুন্নাহ মোতাবেক সহি আমরা তারটাই মানি। যেরকম ভাবে আপনারা ইমাম আবু হানিফার কথাটা যদি সহি মনে না করেন তাহলে আবু ইসুফেরটা মানেন, আবু ইসুফেরটা সহি মনে না করলে জুমার একটা মানেন। এই যে ওকুদ রসমিল মুফতি একটা কিতাব আছে হানাফি উসুলে ফেকার কিতাব, ওখানে লেখা আছে ১৩টা মাসালায় আবু হানিফার কল বাদ দিয়ে ইমাম জুফারের কথার উপরে ফতোয়া দেওয়া হয়। কয়টা মাসালায়? সরহ ওকুদ রসমিল মুফতি একটা কিতাব আছে, আমরা এখানে কিতাবটা আছে, আমরা ইফতা পড়াই, এটা হানাফি মাজহাবের যত দারুল ইফতা আছে প্রায় জায়গাতেই আছে। ওটা লেখা ইবনে আবেদিন স্বামী, ফতোয়া স্বামী যার লেখা তার লেখা কিতাব। তাহলে দেখা যায় আপনি যেরকম ভাবে বর্গা জমি চাষের ব্যাপারে আবু হানিফা রহমাতুল্লাহ বলছেন যে জায়েজ নাই, তোমার জমি নিজে চাষ করো, লোক দিয়ে চাষ করো, আর নইলে কেউ কেমনি দিয়ে দাও, তোমার জমি আরেকজনে চাষ করবে অর্ধেক তোমাকে দিবে অর্ধেক সে নিবে, বর্গা চাষ দিয়ে থাকে বলে, এ জায়েজ নাই। হানাফি মাজহাব কি তা মানে? কেন মানে না? কারণ আবু হানিফার দুই ছাত্র আছে আবু ইউসুফ মোহাম্মদ, তারা বলছে এটা ভুল, এটা ভুল, আল্লাহ নবী ক্ষয় করে ইহুদিদেরকে এই বর্গা জমি চাষ দিয়েছিলেন। খয়বর বিজয়ের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বললেন এখানে তোমরা থাক, চাষবাস করবি, আমাদের কৃষি কাজ করবি, গোলামি করবি, ফসল যা অর্ধেক তোমাদের অর্ধেক আমাদের পৌঁছে দিয়ে আসবি। ইহুদিরা গোলাম ছিল মুসলিমদের, এখনো গোলামি করতো, যদি মুসলিমরা কি হতো? মুসলিম তো ঐক্যবদ্ধ থাকতো। যাই হোক, তাহলে বরকা তুমি দায়ের দলিল জায়েজ আছে। হানাফিরা করলো কি, যেহেতু আবু হানিফার কল সহি না, এখানে আবু ইউসুফ মোহাম্মদের সহি, কাজী আবু হানিফার কল বাদ দিয়ে আবু ইউসুফ মোহাম্মদের কথার উপর ফতোয়া দিচ্ছে, তাহলে আবু হানিফা মানা হলো? তাহলে হানাফি কি করে, যেহেতু হানাফি কোম্পানির সদস্য, হানাফি কোম্পানির, তো হানাফি কোম্পানির সদস্য হইলেই যদি হানাফি হওয়া যায়, আমরা বলি আমরা মুসলিম ইমামদের কোম্পানি তৈরি করেছি, এই কোম্পানির যে কোনো ইমাম সহি কথা তার মানি আমরা। জি, এই এত বছর তো জানেন তারা গেছে, এই একজনে ওইদিকে আসান দিয়ে দেবে, বাইরে আনন্দ কিন্তু এর সঠিক অর্থ ব্যাখ্যা কি জানারে খুশি হব। এইখানে মাজহাব কোথায় আছে আমি তো বুঝি না। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি না জানো তাহলে আহলে যিকির কে জিজ্ঞেস করো। আমরা তো বলি আহলে যিকির জিজ্ঞেস করে, বলো না আমি এতগুলো ইমামদের কথা বললাম, না জানলে আমরা যে কোনো ইমামদের কাছে জিজ্ঞেস করবো, যে কোনো আলেমদের কাছে জিজ্ঞেস করবো। বরং ওইটা তো মাজহাব না মানার পক্ষে ধরে, যে তুমি এই কোন কোম্পানিতে সীমাবদ্ধ হইও না, তুমি তার ইমামে সীমাবদ্ধ হইও না, বরং যে আহলে এলেম তার কাছে জিজ্ঞেস করো। এটা ছেড়ে দেওয়া হয়েছে যে ফাসআলু আহলা যিকরি আই আহলা ইলমি, যাদের এলেম আছে তোমরা তাদের কাছে জিজ্ঞেস করে নাও। আল্লাহ বলেন তার কাছে জিজ্ঞেস করে নাও, বলা হয় না কোনো খাস কোম্পানি মানতে।